رحم پبتر آسے کی نا ابر پانی دیا بھرپور کی نا رحم اور گیا کے بیان میں یہ بسوں کے استر رحم اتیادی برننا وہ منیس پر آ جاری کسی شخص نے خریدا جاری کو وہ قربان نہ کرے اس کا نہ لمس کرے اس کو نہ غصہ دے نہ موضع خاص کی طرف نظر کرے جنہیں اٹھا بات کے ساتھ یہاں تک کہ استر کر لے گا اس کی رحم کو تو تار رحم جنہیں کوشش کرتی ہیں جنہیں کال بندے پہ ناسی کی نہیں آگے دیکھتا ہو وہ آگے دے رہے ہیں ناسی کی نظر ہوتا ہو مجھے نہیں آگے وہ تارا کوئی ہاتھ ہے ارے بابا بولے ہی حضور پاک سے نقول کہ سبایا اوتاس کے دین کے بابت اوتاس ایک جتر سے ایک کوئی دیشوں کے حضور پاک سے رکھا بکتے ہیں اور تو مہیلہ کوئی دیشوں سبایا سے سریعت نے زمانی بھائی مہیلہ کوئی دیشوں بندے حضور پاک سے رکھا بکتے ہیں نہ تم اس کیا سبایا سے نہ بھوتی کرو جو کیا حملہ ہے لا توتل حملہ کی حملہ دنیا حبل میں جمع حملہ یہ نہیں اتی کیا جائے گا حملہ کے ساتھ یا تو غوطے کر لے اپنے حمل کو بچہ کیا تو جین لے گئے بچہ کو اس لیے نہ حیالہ کو جو کیا حملہ نہیں ہے حیالہ تک لے بھائی حیالہ جمع یہ جائے انا خلاف کیاس جدا خبلا یا تو کہ بری ہو جائے اس کی رحم جن حیض کی سن یہ تو نہیں تو ایک حیض پار نہ ہو ارے آج پرجن تو بعض شدہ کی ہمارے لیے ہوتی کرتے بولو نا ہاں تو ہمارا نہ ہو تو ایک دوست مجھے ایک حیض ہوتی بہتے نہ ہو تازہ شدہ تمہیں سوپت کرتے اچھا آبادہ بجو بل استبلا ادھا حلال فائدہ دیا واجب ہونا استبلا مولا جرکم مالک خود سے بھائی کہتے بولتے سر مجاہدین کے بولتے سر یہ کوئی دی مہیلا کے تمہارا کی کرتے پارو نا تازہ کے استعمال کرتے پارو نا تازہ شکر جمع کرتے پارو نا کن تو یہ حدیثیں تھا یہ استبلا مولا رو فائدہ دیسے অমরাদিকে খরিদ করে না বান্দি বলে এই হুকুম কি হবে জারি বুঝেছে আর হাদিস নে ফায়দা দি উজু বাস্তব রাখা মওলা দাল্লাল সবাবে তিস সদিয়াত দাল্লাল কিয়া সবাব পর দিন তো কায়েম হে সব সদিয়াত যে সবাব কা বিদ্যমান রেখা দেবে কয় দি মহিলার মধ্যে یہ سوال ہوئے یہ حدیث کی وجہ سے غلط کرتے ہیں ہم سبب ہے کہ وہ استحداد سننے کے بغیر سبب ہے کہ بھائی آپ تو نتون چھوٹے مالک ہوا ہے اور تمہارا حوضہ سے جاتا নতুন সূত্রে মালিক হওয়া এবং ঠিক অগ্রাধীন হওয়া حکمت یہ ہے اس کے اندر پاچن لینا بری ہے رہن جنہیں سیاح تماس جنہیں تمہار میائے محترمہ بھائی یہ فانیر مولیہ سے بھائی عزت والا فانی محترمہ تو کہ عزت والا نہ بھائی سمانت فانی یہ کہ حفاظت کرا کس کا ان اختلاط دوسرے کی فانی سے ملنے سے کہنا پیار کرتے کی جان چو سے جدی ہوتی کو رہتا کہ پہلے تمہارا فانی اور دوسرے فانی کی جو کوئی بھائی ملنے سے تمہارا সম্মানিত বাণিজ্য মহতারাম বাণিজ্য হেফাজত থাকে অবরের বাণিজ্যকে মিলন হইতে যদি যদি সিয়ানতা ও আনসার ও হেফাজত কানে সবুক একটা আছে বা চাইলে তোমার গোলাম বান্দি কিনে আনছ না বাইরে সালিকা ইন্দা হাকিগতের সবুর যদি হামেলা থাকে তাহলে হাকিগতন একতলাত হবে হামেলা হয় তাহলে তো হাকিগতন কি একতলাত হবে আর যদি হামেলা না হইতে তাহলে যেন এহতেমাল আছে একতলাত হওয়া নচলে নচলে তোমার ভাই কি হাকিগত কি হইতে পারে একতলাত হইতে পারে নচলে হইতে পারে কি হইতে পারে তাহমে একতলাত হোক তাহমে নসবের মধ্যে কি হইতে পারে ভাই একতলাত হইতে বুঝেছে মায়া মতনি জালকে এই সিয়ানত আমার ইন্দা হাকিগত শুক্ল হাকিগত শুক্ল দেবে হামেলা হইলে হাকিগত শুক্ল দেবে কোন সময় হামেলা হইলে সগুন মায়ের মোতারাম চিনি আর যদি এখন যদি হামেলা না হল তাহলে এহতেমাল আছে সগুল হওয়ার মায়ের মোতারামের তোমার সেই সম্মানিত বাড়ির সাথে ও আইয়া কুনার বলা ও আইয়া সাবেত মুসলমান এখন কি দেখছে বস কাজিব না হবে কারণ না مستقبلاً كلبه واجبه مستقبلاً بيتر وبيتر وبيتر بيان إلة الحقيقة إدارة إرادة الحقيقة المستقبل چونکہ علت حقیقی ارادہ کرنا ہوتی کا اتنی جدی اکتیر ارادہ کرے پھلے استقبلار کوئی جن بائی بکر دا بکر گلے سے یعنی اتیر دگا سے ہے ابھی بکر دا بکر گلے سے آن کارل پہ بھائی مستقبل تو شکی گل پہ بھائی ایجی نہیں کچھ سے کیونکہ علت الحقیقت کی ارادہ تلے ارادہ کرنا ہوتی کا کچھ نہیں اور اتنے ارادہ پر وہ کہ مستقبل وال مستقبل والذی یریدہ دون الوائی مستقبل ارادہ کرے گا اتنی کیا نہ کہ بچنے والا حیا جو والی بس واجب ہے اس کو یہ میں تو میں رہن کر وہ جو مستقبل اچھا ارادہ رہا کہ امر مقتن نہ بھائی تو وہ گئیلانا ارادہ تو امر مقتن کیا ارادہ امر مقتن ہے دلیل اور یہ قادر ہونا ہوتی کو ارادہ ہم نے مدن جو نہیں تو ارادہ دلیل بھی کل سمال بھائی سے خمت ہوئی لے خمت ہوئی لے کھیل بھائی ہوتی رو ارادہ دلیل میں نے ہاں ارادہ ہم نے مدن فیدار الحکم على دلیل کندہ جو ارادہ ہم نے مدن یہ ہم نے مدن رو دال دی جا ہم نے مدن ارادہ আমরা মুক্তেন এরা ধরবে দালত কুল দালকুন্ডা ধন সে ক্ষমতাবান হবে কি রূপে ভাই অতি রূপে আর অতি রূপে ক্ষমতাবান হইলে কোন সময় সে যদি মালিক হয় ঠিক না আর কথা বলেছিনি ও তোমার কোন মিনের অতি যদি কাদের অতি বল ও তোমার কোন নামা ইয়াসুদ মিনের বলে আদে আর কাদের হবে কোন সময় যে সাবে তোর মিলকে তোর ইয়াতকে জড়িয়া ফান্ত সবা সবান বস তোমার কোন হোনা ইয়ে قائم ہوا سوال کا تمکن نہ ہوتی یا کیسے سوال قائم سے کیے بھائی سوال خود حکم آ گئی تو گھمایا جائے گا حکم کو تمکن اور تائسین آسانی کے لیے با وکانا سبب احداث الملک رقبات مقت مل جائے آ یہ سبب کون ہے جن کیا احداث الملک رقبات ولا ہونا ملک رقبات جو مل کر روا کو قوت حاصل ہوا دخل یاد تو کہ قبض کے ذریعہ ارے مل کر روا کا پوری پورن تاں جن کو کنٹھ ہوے گا قبض میں تو بدل سے بعد دل حکم ہے سائل اسباب اے حکم دا متابج ہوگا ایک اصول ہے اے اصول مت جو تو ہے پاؤ جا اے حکم کی بو ثابت ہے ایک اصول ہے نا احداث مل کو یاد এটা উসুল হলো এই উসুল নতুন সূত্রে মিল্কিয়ত এবং জ্ঞান জ্ঞানের পাওয়া যাবে সেখানে কী করতে হবে এস্তেফলাই রেহম করতে হবে জ্ঞানে কী করতে হবে এস্তেফলাই রেহম করতে হবে পাঁচ মুখাত ও কম তাম আসবাব মিল্কে পর কার সরা যেন কিনছে মিল এহদাসে মিল্কে না ভাই আরে খুলে কারণে কারণে তো সে নতুন নতুন মালিক হয় হেবা তো একজন দান করছে এতে সে নতুন সূত্র কি হয় ঘাল তো কে হোক যদি বান্ধি কী করে হেবা করে তাহলে তাহলে মহবুব লহুর জন্য জরুরিকে এসে ব্যয় রেখে করা তার জন্য মহবুব লহুর বসিয়ত বসিয়ত করে গেছে তাহলে মশা লহুর জন্য জরুরি কি ভাই এসে ব্যয় রেখে করা মিরাজ ওয়ারের সূত্রে সে বান্ধির মালিক হয়েছে যেমন একজনে তার পিতার বান্ধির মালিক হয়েছে এমন অবস্থায় নতুনভাবে আগে মালিক ছিল কে তার দুইটা এখন মালিক হয়েছে কি সে তা এহদাসে মিল হইল লেহাজা এখানে কী করত এস্তেফলাই রেহম এখানে কী করতে হবে এস্তেফলাই রেহম অল কিতাব খোলা বিবি খোলা করছে ভাই বান্ধি দিয়া কার সাথে স্বামীর সাথে কী করছে খোলা করছে তার বিনিময়ে নিয়ে দিয়েছে কে বান্ধি তখন এই যাওদের বান্ধির সাথে কী করতে পারবে না অতি করতে পারবা যতর মধ্যে আসতে প্রায় রেহেন না হয় পিতা বদলে পিতাম করছে ভাই বুঝি নিও এক গোলাম কাজ আজাদ করছে এক গোলাম গোলাম ব্যক্তি আজাদ করছে এই শর্ত হবে যে তুমি কে তার বদলা কি করতে হবে একটা বান্দি দিতে হবে বুঝি নি আর এই গোলাম আব্দে মাদালিত্তে দারব ছিল এক গোলাম আব্দে মাদালিত্তে দারব ছিল কারণ গোলাম তো সে নিজের মাল আবার সে মালের মালিক হবে প্রশ্ন আছে না গোলাম তো সে নিজেকে মাল তাহলে সে মালের মালিক হবে কেমনে হ্যাঁ আব্দে মাদুল নিত্য দারব যদি সবাই হ্যাঁ এই ব্যক্তি দুধ বইনকে বিক্রি করছে তাহলে এই দুধ বইনের সাথে অধিক করতে পারবো আরে দুধ বইনের সাথে কি রেজাই তার লোক বান্দি এবং মালিকের সাথে কি ভাই রেজাই তার লোক তাহলে কেন তো অনুচ্ছেদ করছে কি করতে পারবো না ওই ব্যক্তি থেকে বাদ দিয়ে দিচ্ছে তবু কি করতে হবে এসে দাঁত মিলকে এবং মিলতে ইয়াদের কারণে কি করতে হবে এসে প্রায় রেহাব করতে হবে বুঝছে কেনার কারণে আলাদা হয়ে যাবে না ভাই যে বান্দিরা করছে দেখে ভাই বাচ্চারা বুঝলি সাইবা না লাম তুতা নিয়ে অতি কে জায়গা যতকে সাবেক না হবে ও স্বভাব তিনি এ ও আস্তদা সরকার যে তাহকুকের স্বভাব স্বভাব তাহকুক হওয়ার কারণে এখানে কি করতে পারবো না তার সাথে অতি করতে ধর্মিয়ানে حکم دائر ہو ہمارے مفت حکم دائر ہونا سب حکم کی دائر باقرا تلتن کی لے جانا حکم دائر حکم کیا اور نہ وہ ہے جو خیر آئی اور اس کو ایسے کبھر نہیں کیا گیا وہ سائز کے ذریعہ جو بار بار چلا وہ کہیں اثر کب رکھو دیکھو کب تو کرنا ہی کوئی کچھ سے ہیما کب سے کب تو کرنا ہی سب کا کب سے کب تو کرنا ہی سب کا بڑا ہے دس کنا کر کی طرف سے ہے دس تو ہیما کرو بول کے ہے دس سے কিন্তু কম লোক শব্দ করে নাই যার পরে শব্দ করছে মোট শব্দটাকে দিয়েও সে কবজা করে নাই বুঝলি তত কিনছে মোস্তালি মোস্তালি কি করছে কবজা করে নাই খরিদ করছে কবজা করে নাই কবজা করার পূর্বে খরিদে করে হ্যাঁ আছে এ হ্যাঁ এরতে বাইরে রহমের জন্য কাফি নয় লাবিল বেরারতির হাজরে বাদা হা کی حکم کے حکم سب لینا سوبا کیونکہ سوبا رشتے دار سے مل کر لینے اور حکم سبقت نہیں کرتا ہے سوبا سے قضاء یقتضی بالحضر قبل اجازت فی البیع الفدیہ بھائی بدر تو سنا بھائی بدر کیا لگا بھائی بدر کے بدر یہ چیز لے بھائی بدر بائر انتے سارے اوکلے بھی چکے جیسے جب جن نام کرے بھائی مستقل جو حاصل ہونے والا ہے بادر کو شرح فاسد کے اندر قابلیت پہلے تین کو شرح صحیح جتنا مانتا صحیح شرح صحیح نہ ہو آج پرجنت یعنی شرح فاسد مندی جدی اس کی ہے حید آسے یہ حید ہے در اس کے برائے رحم حکم کی ہوئی جنا سب ہے نا دیما کرنا دیما بوجہ کنزلیل کے جو ہم نے کہا حکم جاری جو جاریہ کا اندر مستری کی ہے کہ مستری کے لیے حصہ ہے یہ جاریہ کے پیچھے ایک جاریہ میں دیکھ ہم چھو سے کہا مستری ہر طرح باقیہ بس خرید کر لیا باقی کو تاکہ جنہی بھی اسے شدر پیچھے لینا سبب کا کم الان کیونکہ وہ ایک سبب ابھی پورا ہوا اور سب سبولے کے اس طرح سے مل بعد دنیا যে কবজা করার পরে এই হায়াতের কি হবে, কবজার পরে যদি হায় না থাকতেন এই হায়াত কি হবে, এসতে রহমের জন্য কাফি হবে। কি ওই যে আমি দোষী বান্ধি দেখি রে ভাই, আর তোমার মুকাদ্দমা মুকাদ্দমা করছিল ভাই, বদলে চিন্তা বোধ করার পর সে হাদিসা হয়ে গেছে, অথচ বদলে চিন্তা বোধ আরে অবার খেয়ে দিল। করছিল পরে বদলের কিতাবত যিনি সুম্মা আসলামাতের মজুসিয়া মজুসিয়া মহিলা কি হয়েছিল ইসলাম গ্রহণ করছে নি, অত বদলের কিতাবত করছিল, বদলের কিতাবত সে আদায় করতে পারে নাই বুঝিনি, এর মতো অবস্থায় তার হায়াত আসছে, এই হায়াতের দ্বারা কি হয়ে যাবে ভাই, এসেম হয়ে যাবে, কেন স্বভাব যেন হওয়া গেছে, কেন হায়াত আসে তার মিল্কিয়তের কবজার পরে তার এসতে যাচ্ছে মিল্কি ইয়াদের পরে তার হায়াত আসে বুঝিনিও যে উজুদি হা মজুদ হায়াত বাদ স্বভাবকে ও এসতে যাচ্ছে মিল্কি ইয়াদের এই ধোয়া যিনি মুক্তাদি ঢিলে কে ওয়ে মুক্তাদা কে তাকাদা জন্য আহিলে তো মুক্ত বুঝিনি মানে কামা বি হালাতে হাইজ যেরকম হালাতে হাইজের মধ্যে ভাই যিনি হুরমত বাস ইয়েকে মুক্তাদিন হিলকে আর হুরমত হিলকে তার হুরমত দেখা যা বুঝিনি বি মানে কামা বি হালাতে হাই হাইতে হালাতে হাইজের মধ্যে ভাই কি ভাই হ্যাঁ তো দিয়ে আছে যে উজুদি হ্যাঁ বাদ আর স্বভাব এ হায়াত পাবে তো সবার পরে আরে যে সময় হায়াত আসছে মজুসি হালাত কিন্তু তার কবজার মধ্যে আসার পরে বুঝিনি মোকাতবা কিমনের মধ্যে বন্ধবে কি দাবাত করছে আসলামাতে মজুসি হয়েছে না এবং মজুসি কি হয়েছিল সে ইসলাম গ্রহণ করছে আর কিনের বলে যে বান্ধির সাথে বদলের কিতাবত করছে সে বদলের কিতাবত আদায় করতে গিয়ে অপারক তাইলে এই উজুদে কেন তার বদেতে হ্যাজ মজুদ হয়ে বাদ আর স্বভাব বাদ স্বভাবকে এসতে আছে মিল করে গেছে ইজু আর মুক্তির হিল আর ইয়ে তাকাজা কমে হিল কম আর হুরমতুলি মানে আর হুরমত কিছু মানে কে যাচ্ছে হুরমতটা কিছু জন্য যেন হায়দের মধ্যে ভাই যেন প্রশ্ন আসে যে মুজসিয়ার সাথে কি ইয়া করতে অতি করতে পারবো মুজসিয়া বান্ধি যদি খোঁজ করে অতি করতে পারবো না মুজসিয়াকে বান্ধির মালিক হইলে তার সাথে অতি করা যাবে না তো তো বদলে কিতাবত থাকলে এই বান্ধি সে অতি করতে পারবো তাইলে হুরমত ওই সিকিলে কোনো মানের কারণে যেন হারা তাহাইদের মধ্যে স্বামী অতি করতে পারবে বিবির সাথে আরে এনে অতির মানে কী কারণ হায়াত না ওইখানে বান্দির মালিক হওয়ার সত্ত্বেও সে কী করতে পারে অতি করতে পারে না কারণ কে সে মজুসি সে বান্দি মালিক হওয়ার সত্ত্বেও তার কী করতে অতি করতে পারে শিখে না বদলে কিতাবত করাইছে যেরকম হায়াতের হায়াত যেরকম মানে মজুসি হওয়ারও মানে তদরকে বদলে কিতাবত হওয়াটা কি মানে কিন্তু হিল্লতের কারণে হেন হয়েছে কি এস্তে দাস মিল্ক এবং কিরে ভাই ইয়াদ আর এস্তে দাস মিল্ক ইয়াদ কার হাতে হয়েছে যে হায়াত থেকে পবিত্র হয়েছে কার হাতে মল হাতে লেহাজার নতুন সত্য এস্তে ব্লাই করতে হবে না ওই ওই হাইজের দ্বারা সে এস্তে ব্লাই হ্যাঁ হয়ে যাবে বুঝাইছি নি হ্যাঁ না আরে কত বলেছি নি তাহলে যেরকম এখানে হালাতে মঞ্জুসির সাথে অতি করতে পারে কেন মানে যেরকম বিবি তোমার হালাল কিন্তু হালাত আইজেন গতি করতে পারে মানে মজুদ আছে তত কার মজার জন্য মজুসি তার লাগে হালাল কিন্তু মানুষ কে রে ভাই বান্দি হিসাবে হালাল মজুসি হওয়া রয়েছে মানে তদ্র যে বান্দি কুলিত করছে তার সাথে অতি করে হালাল কিন্তু মানুষ কি বদলে দিতে পারে যেরকম হায়াজের অবস্থা তার বিবি তার লাগে হালাল মানে হয়েছে কি হায়াজ তদ্র এইখানে আমি দিচ্ছে মানে হয়েছে কি কিতাব মানে হয়েছে কি মজুসি ماننے والی کے بندی اگر شیر آئے تو استبرا ضروری نہیں ہے تمہارا بندی چلے بھیا اس لیے تین ایپ سے استبرا کا ضروری نہیں ہے حکم آ رہی گھمایا جائے گا حکم اس سبھا پر وجود آ رہا تھا سبھا وجود نہیں حکم بہت سبھا وجود نہیں حکم بہت گھمایا جائے گا حکم کو سبق پہ وجود آ رہا تھا وہاں نظائر کثیر یہ مسئلہ کے لیے بہت کیا نظائر ہیں جن جو دیا تھے قدم نہ ہم نے رکھ کے بیت المنتہا کر دو وجہ سبتا وجود استفرا ہر من ہوتی ہے ہر من دوائی اگر جواب ثابت ہو گیا وجود استفرا استفرا دنیا جرم ہوتی حرام دوائی ہوتی حرام جواب واجب ہو استفرا ہے تو حرام ہوتی جنہیں تو حرام ہوگا دوائی یہ افضاء یا الہی کہ دوائی تھی یا پوچھن والا ہے کس کی طرف یہ کبلا موس করদের দিকে লক্ষ্য করার ওই মতন করেছি নি যে হতে যেরকম হারাম দাওয়ায় মতন দি বলে এতমাল হুকুইয়া ঠিক আছে এতমাল হ্যাঁ হুকুন উসকো গাড়ি মিটকে দর আলা তিনি আলা এতমাল মিজুর হবে দুনে পরে হইতো বলে তার উপরা কি হবে ভাই দুনিয়া কিমতে গ্যারান্টি মিলতে ইস এতবার করতে জরুরি হামলা তে হামলা জাহির তার জামাটা কি বলবে কিমিদের কেন কিমিদের ও দাওয়াতিল ভাই অথবা ভাইয়ের দাবি করছে বিক্রিয়ার দাবি করছে বাচ্চা কি ভাই আমার বলে হালাত আয়দে মিলে তো বাবে অতি হারাম অতি হারাম বাবে অতি হারাম আরে হালাত আয়দে মিলে অতি হারাম বাবে অতি তো কুবলা দেওয়া বুসা দেওয়া বুঝনিও মাস করনা ইয়ে হালাল হ্যাঁ আহন করে যদি হালাল হয় যে হারাম কে বুঝলি মানদের ব্যাপারে বুঝলি ভাই অতি হারাম দাওয়ে অতি হারাম কিন্তু আয়াতের মধ্যে অতি হারাম দাওয়ে অতি হারাম না বা তাহু দাওয়াই ফিয়া হালাত হাইল মে দাওয়ে কি দাওয়ে অতি হারাম নিহি হে জান্নাহু লাল তাহতাল উকু কেউ না তোমাদের ওয়াক্ত না কাজে মিলতে কথা ঠেলতে যদি করে অপরে মিলতে হবে না তার নিজের মিলতে মিটায় না কেমন হায়দ্রাবাদে কি তার বিবি মিলতে কেন ওইখানে তো হামল যদি জাহের হয় তাহলে তার ফানিটা কার মধ্যে দিব কেন মিলতে মিলতে না তাদের উপর আলাদা কেন জ্ঞান অগমানু এক জ্ঞান অগমান কেন না হায়দ অবস্থা অতি করা জমানটা কিন্তু নেপথ্য জমান না ভাই আরে যে দিনের গমন নেই ভাই فالطلاق في الجواري لا يبدي ذاتي ولا فقط لا فالطلاق في الجواري الطلاق الطلاق في سنما دوتي لا يبدي ذاتي كنا حالات هذا المد مطلقنا كيا ہے دوائی ہوتی کیا یہ پوچھنے والا نہیں ہوتی کی طرف حالات هذا المد دوائی ہوتی کیا کہ کیوں جن کو سے دینا ہوتی وجہ سے کو سے دینا রগবতো ফিল মুশতারাক কাবলা তুকু আসতার কোন তো রগবত মুশতারাক কেন অত খরিদা মন্দির মধ্যে যিনি কাবলা তুকু যিনি জিয়াদা কামে নেই আক পালো রগবত হয় আজ দা কল রগবত বুঝলে যেন খাইছি না খাইয়া দিই কেমন লাগে খাই নাই খাইয়া দিই কেমন লাগে বুঝনিও তাহলে আমার তো রগবত কি হয় فاتو دی گئی بہت پہنچے اس کی طرف والا میں اس کو دوائی فی سبیا دن تو دوائی ہوتی سبیا میں جو بولتے مست ارے مولا نے بولتے دن تو جے قیدی جے بندی اسے ایک دنی میں جے تو بولے نہیں دوائی ہوتی کو تک بولتے اور نیز ذکر کیا ساہیدی روایت کے اندر دوائی کیس قیدی قیدی کیا عورت کے اندر ان محمد انہا لا تحرمو আর মোহাম্মদ রহমতুল্লাহ মনকুলে হারাম নিয়ে সুবিয়া কন্দর দাবি হতে হয়েছে লিয়ানা লা তাহতাম লুকুয়া কি গ্যারি মিল্কি কে এতমাল নিয়ে বাক্য নস্কে কে হয় গ্যারি মিল্কি কন্দর কেন হামেল হইল মিল্কিয়ত কার তার কেন কাফেরে কেন কে দাবি করে বাচ্চা দাবি করতে পারবে না কাফেরে এনে বাচ্চা জান আল্লাহ তাআলা এতমাল নিয়ে হুকু হুনা উসকা গ্যারি মিল্কি কন্দর কেনলাও জাহারা বিয়া হাল যিনি বাদ আছে আগার জাহের হবে সবিয়া কেন্দ্র হামলা নিয়ে সিওগা দেওয়া হর বিকা বখানোর মুস্তালা মুস্তালাতের মধ্যে ভাই কি করতে পারো দাবি করতে পারবে আলা মাবিরনা বেনা বলুন বাদকে যে হামনে বয়ান তার ya tak tu lagi tu